بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে تبت يدا ابي لهب وتب ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও ما اغنى عنه ماله وما كسب উহার ধন সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই অচিরেই সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে এবং তাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে তাহার গলদেশে পাকানো রজ্জু।